الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. সালা যারা পড়েন না তারা কি মুসলিম না অমুসলিম, এ বিষয়ে আলেমদের মতবিরোধ রয়েছে। তারা মুসলিম নাকাদ এ বিষয়ে রয়েছে বিতর্ক, ইখতিলাফ, মতবিরোধ। কিছু দলিল পেশ করব সালাতের গুরুত্ব সম্পর্কে, আর কোন কোন আলেমের ফতোয়া আপনাদের সামনে পেশ করা হবে। আল্লাহ ইবনুল কাইয়িম আল জাওজিয়া রহমতুল্লাহি আলাইহি বলছেন তার আস-সালাত ওয়া হুকমু তারিকিহা নামক কিতাবে, لا يختلف المسلمون أن ترك الصلاة المفروضة عمدا من أعظم الذنوب وأكبر الكبائر. كل المسلمان ايكت في مضبط كرن ناجي ستة فرص صلاة قلت تكرا سبچه بڑا ارمد اختلاف من طبعا سبچه بڑا گناه شبه تكتی আর এর গুণাটা আল্লাহর কাছে মানুষ ভক্তা থেকেও আরো বেশি। এর গুণাটা মানুষের মাল সম্পদ আত্মসাত করা থেকেও আরো বেশি। অমিন ইসমি জিনা ও সারিকাতি ও শুরবিল খামরি, সলাৎ পরিত্যাগ যারা করে এদের গুণা জিনার গুণা থেকেও আরো বেশি, চুরির গুণা থেকেও আরো বেশি, মদ্যপানের গুণা থেকে আরো বেশি গুণা। নাহিদুল্লাহ বলছেন এক্ষেত্রে আলেমদের মতবিরোধ নেই। তাই মশালা না জেনে না বুঝে জাহিলদের মূর্খদের অজ্ঞদের কথা আপনারা শুনবেন না। দর্শে আসে না, বুঝেও না, আর বাড়ির থেকে গাল বন্ধ করে মানুষকে আসতে দিন, মানুষকে নিয়ে আসতে। যারা মানুষকে হক থেকে দূরে রাখতে চায় তাদেরকে বুঝান, তারাও যেন আসে, এসে হক জানুক আর হক মানুক। আমরা সবাই যেন হকের আবাহক হই সেজন্য সচেষ্ট হওয়া উচিত। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া একজন অন্যতম আলেম দিন, সবাই জানে যাদের কাছে ইলম রয়েছে, হানফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবার কাছে ইনি স্বীকৃত আলেম দিন। আমি যখন মাদ্রাসায় পড়তাম আমি আমার হানফি উস্তাদদের কণ্ঠে তার নাম শুনেছি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ যারা স্বেচ্ছায় সালাত ফরজ সালাত পরিত্যাগ করে তাদের গুণা, এখানে তিনি বলছেন এর মধ্যে ইখতিলাফ নেই, মানুষ হত্যা থেকে আরো বেশি, স্বেচ্ছাছাড়া ফরজ পরিত্যাগ করা, মানুষ হত্যা করলে কর্তৃত্ব গুনাহ হয়। আচ্ছা, কারো মাল আত্মসাত করা থেকে আরো বেশি গুনাহ, সালাত ফরজ সালাত পরিত্যাগ করা। জিনা থেকেও আরো বড় গুনাহ, ফরজ সালাত পরিত্যাগ করা। চুরি থেকেও আরো বড় গুনাহ, ফরজ সালাত পরিত্যাগ করা। মদ্যপান করা থেকেও আরো বড় গুনাহ, ফরজ সালাত পরিত্যাগ করা। এর মধ্যে আলেমদের মতবিরোধ নেই, কিন্তু যে সালাত পড়া তার কাতল সম্পর্কে ইখতিলাফ, মতবিরোধ। ওকে কি কতল করা হবে না কতল করা হবে না, আর তার কাতল যদি করা হয় তাহলে কি কি পদ্ধতিতে কাতল করা হবে, সে বিষয়ে মতবিরোধ। বলছেন, ফাআফতা সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি ওয়া আবু আমর আল-আওজাঈ وعبد الله بن المبارك وحماد بن زيد ووكيع بن الجراح ومالك بن أنس ومحمد بن إدريس الشافعي وأحمد بن حنبل وإسحاق بن راهويه وأصحابهم رحمهم الله إلى ولكن بأنه يقتل في صلاة قرنا وكيف تقرأ قتل قرأ মালিক ইবনে আনাস, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইসহাক ইবনে রাহওয়ায় রহমতুল্লাহ আলাইহি, এবং এদের আসহাবগণ, সাথীগণ, এরা সবাই বলছেন সালাত যে পড়ে না তাকে হত্যা করা হবে। তারপরে তাদের মধ্যে মতবিরোধ, কি পদ্ধতিতে হত্যা করা হবে সেটা ভিন্ন কথা, কিন্তু এই ব্যাপারে সবাই তাদের নাম উল্লেখ করলাম, ওরা সবাই অকমত যে সালাত পরিত্যাগকারীকে, যে সালাত পড়ে না, বেনামাজকে হত্যা করা হবে। তাহলে আরেকজন প্রসিদ্ধ আলেমদিন ইমাম, চার ইমাম প্রসিদ্ধ সারা বিশ্বের, এদের মধ্যে থেকে যাদের নাম উল্লেখ করলাম, এদের মধ্যে থেকে তিনজন এর রায় আপনারা শুনেছেন। এই তিনজনকে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, আরো উলামায়ে কেরামদের, আইমায়ে কেরামদের নাম শুনেছেন, ওরা সবাই বলছেন কি ওকে হত্যা করা হবে। এর বিপরীত বা বিপরীত বলা যায় না, অন্য কিছু ওলামায়ে কেরাম দেওয়া হয়, ইবনে শিহাব আয-যুহরি, সাঈদ ইবনে মুসাইয়্যিব, সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমাতুল্লাহ আলাইহি, উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, দাউদ বিন আলী রহমাতুল্লাহ আলাইহি, আল মুজানি রহমাতুল্লাহ আলাইহি, এরা বলেন ইউহবাসু হাত্তা ইয়ামুত আও ইয়াতুব, ওকে জেলে বন্দী করা হবে যতক্ষণ পর্যন্ত মারা না যাবে, তারপর তার মানে কি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে যে সালাত পড়ে না। কিন্তু হানফি দাবি করো কি কাজ কি হচ্ছে একটু ভালো করে বুঝি, অন্য কোনো ক্ষেত্রে এরকম আছে, কেউ যদি জাকাত না দেয় তার ক্ষেত্রে এরকম বিধান নেই, কেউ যদি হজ না করে তার ক্ষেত্রে এরকম বিধান নেই, কেউ যদি সিয়াম পালন না করে তার ক্ষেত্রে এরকম বিধান নেই। বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ বিন শিহাব আয-যুহরি রহমতুল্লাহ আলাইহি, এদের সাথে আরো অনেক একরাম রয়েছেন, এখানে কিছু নাম উল্লেখ করেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন এরা বলেন যে নামাজ পড়ে না তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে, ওকে জেল থেকে বের করা হবে না যতক্ষণ পর্যন্ত সে না মরবে কিংবা তওবা না করবে। বুঝলি তওবা, তওবা সবসময় আছে, যত বড়ই গুনাহগার হোক তওবা করে নিলে আল্লাহ বলেছেন কি মাফ, তাহলে আমরা কেন মাফ করবো না? আল্লাহর ঘোষণা, তুমি তওবা করো আমি তোমার গুনাহ মাফ করব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার। হে বান্দারগণ, তোমরা সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করো, যদি এরকম করো তাহলে আল্লাহ তোমাদের খাতা খুচরি মাফ করে দেবেন আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ, যদি মানুষ তওবা করে নেয়, আগে পড়তো না এখন থেকে তওবা, তাহলে আল্লাহ মাফ করবে। তাই আপনাদের মধ্যে থেকে যারা এরকম নামাজ পড়ে না অথবা একক পড়ে দুই অক পড়ে না, যারা এরকম আপনারা তওবা করবেন, নাহলে আপনাদের আসল আপনারা শুনবে কিছু কিছু দলিল আপনাদের সামনে পেশ করবে। প্রথমে সালাতের গুরুত্ব দেখাবার জন্য উলামায়ে কেরামদের মত আপনাদের সামনে পেশ করছি সরাসরি। বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি তওবা না করবে কিংবা না মরবে ততক্ষণ পর্যন্ত তাকে জেলে বন্দী করা হবে, কিন্তু হত্যা করা হবে। আর আগে উলামায়ে কেরাম বেশিরভাগ ওরা কি বলেছেন, তওবার তহল নাই, যেহেতু নামাজ পড়ে না রাতুল খত। এবারে আসি কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা সালাতের গুরুত্ব সম্পর্কে আমরা বুঝতে পারবো যে সালাত পড়ে না সে কিরকম মুসলমান। সূরা কলমের 42-43 নম্বর আয়াত আল্লাহ বলছেন يوم يكشف عن ساق ويدعون الى السجود فلا يستطيعون خاشعة ابصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون الى السجود وهم سالمون ওইদিন কে শরণ করো। অতবার আগে বলছেন তারা যেন তাদের শরীরদেরকে পেশ করে, অর্থাৎ যাদেরকে তারা আল্লাহর সাথে শরীর করে দিন যদি তারা সত্যবাদী হয়। আর এর পূর্বে বলেছেন আফানাজালুল মুসলিমিন কাল মুজরিমিন, আমি কি মুসলমানদেরকে অপরাধীদের মতো করব? মুসলিম হবে নিরপরাধ, তাই নিরপরাধকে অপরাধীর মতো আমি করতে পারি? যদি কোনো ব্যক্তি নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানায় তাহলে তার কতটুকু গুনাহ হতে পারে? এবারে রব্বুল আলামিন কি নিরপরাধকে অপরাধী বানাবেন? কখনো হতে পারে? আর বলছেন শুনুন ইয়াউমা ইউকশাফু আন সাক, যেদিন রব্বুল আলামিনের পায়ের নলা মুবারক পিংলি মুবারক খুলে দেওয়া হবে, ওয়ুদআউনা ইলা সুজুদি, আর তাদেরকে সজদার জন্য আহ্বান করা হবে, ফালা ইস্তাতিউন, তখন তারা সজদা করতে পারবে না, অর্থাৎ কাফের না তখন মুনাফিকরা, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, ওদের চোখ অবনমিত থাকবে, তাদের চেহারায় অপমানের ছায়া অপমানের ছায়া বইবে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, তাদেরকে পৃথিবীতে সাজদার জন্য আহ্বান করা হতো যখন তারা সুস্থ ছিল তখন সাজদা করেনি, এজন্য আজকে তারা সাজদা করতে পারবে না। তাহলে যারা সাজদা করে না পৃথিবীতে ওরা মুসলমান সাব্যস্ত হচ্ছে না কাফের? তাই নামাজ না পড়ে কিরকম মানুষ নিজেকে নিরপরাধ মনে করে বা আল্লাহর ওলি মনে করে। سليم الدثل الله وجهه. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين. প্রতি ব্যক্তি সে যা কামাই করেছে সে তাতেই আবদ্ধ কাল কিয়ামতের দিন, তাই আপনি পাবেন, এতেই আপনি বন্ধ। ইল্লা আসহাবুল ইয়ামিন, তবে ডান পথের পথিক লোকজন। ডান পথের পথিক বলতে ডানপন্থী কারা? যারা আল্লাহর বিধিবিধান মেনে চলে, যারা মুসলমান তারা হচ্ছে ডানপন্থী। ওরা কি করবেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ওরা জান্নাতে একজন আরেকজনকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসাবাদ করবেন মুজরিমিন সম্পর্কে। ওরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে মুজরিমিন সম্পর্কে, মুজরিমিন মানে অপরাধীদের সম্পর্কে, কাফিরদের সম্পর্কে, অমুসলিমদের সম্পর্কে, জাহান্নামীদের সম্পর্কে। তাদেরকে জিজ্ঞেস করবেন মাসলাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো? সাকার জাহান্নামের একটা নাম। তারা প্রথম উত্তর দিবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, তার মানে নয় করতাম না। তাহলে এবারে আপনারা খেয়াল করুন, যারা অপরাধী হবে, যারা কাফির হয়ে জাহান্নামে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে তোমরা কেন জাহান্নামে এসছো, প্রথম উত্তর তাদের কি হবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, সালাত পড়তাম না, সালাত যারা পড়ে তাদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাহলে কি বোঝা যায়, যারা বেনামাজ এরা কিরকম মুসলমান হতে পারে? ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলু আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম নম্বর। আরেকটা কাজ, ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনের হক আদায় করতাম না। ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, সমালোচকদের সাথে আমরা সমালোচনায় লিপ্ত থাকতাম। কিরকম সমালোচনা? আল্লাহর দিন বিরুদ্ধে সমালোচনা, ভালো বিরুদ্ধে সমালোচনা, কোরআন সুন্নার বিরুদ্ধে সমালোচনা, হক পেয়ে হকের বিরুদ্ধে সমালোচনা, হক পেয়ে হককে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। তো তারা বলে আমরা এতে এদের সাথে আমরাও যোগ হয়ে যেতাম। তাই খুব খেয়াল করুন, কিছু লোক আছে মুশরিক, সে মুশরিক না কিন্তু মুশরিককে ভালো পায়। কিছু লোক আছে যে বেদাতি না কিন্তু বেদাতিকে ভালো পায়, বেদাতের সাথে উঠা বসা করে। কিছু লোক আছে নমাজি কিন্তু বেনমাজিকে ভালো পায়, বেনমাজিদের সাথে উঠা বসা করে। তাহলে কি বুঝেন, এসব লোকজনের সাথে চলা কি যায়? কারণ বেদাতের সাথে চললে আপনি আস্তে আস্তে বেদাতি হবেন, বেনামাজির সাথে যদি চলেন তাহলে আস্তে আস্তে সে আপনাকে বেনামাজি বানিয়ে দিবে। অপরাধী গলত লোক হয়, আপনি তার সাথে চলাফেরা করেন, আস্তে আস্তে সে আপনাকে গলত বানিয়ে দিবে। কোরআন করিমের তরজমা শিখার চেষ্টা করি আর এক একটি আয়াত পড়ব, অনুধাবন করব, চিন্তা ভাবনা করবো আল্লাহ কি বলছে। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ, আর আমরা কি করতাম? কিয়ামতকে অস্বীকার করতাম। এরকম হলো হাত্তা আতানা ইয়াকিন, লাস্টে এসে গেছে মৌলিক। তো যেহেতু মৌত এসে গেছে, মৌত আসার পরে তো আর কোনো আমল আর করবো না, আমল করবো মৌতের মৌত আসার আগে না পরে, তবা করবো মৌত আসার আগে না পরে। যদি আগে তবা না করি তাহলে তবা কবুল নাই, আগে যদি সালাত না পড়ি মৌত আসার পরে বলি আমি সালাত পড়বো, এই অবস্থায় সালাত কবুল নাই। আল্লাহ নিজে বলেছেন ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া লিল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। সূরা নিসা। ওই সব লোকজনের তওবা নাই যারা অসৎ কাজ করতে থাকে, এমনকি যখন আসলো মত তখন বলে এখন আমি তওবা করলাম, এদের তওবা নেই। আর ওদের তওবা নেই যারা কাফির অবস্থায় মারা যায়। এই ভালো করে ব্যাপারটা বোঝা দরকার, আমরা ভালো করে তওবা করি আল্লাহর দিকে রুজু করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সূরা নূরের 55 নম্বর আয়াত, واقيموا الصلاه واتوا الزكاه واطيعوا الرسول لعلكم ترحمون। তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, যেন তোমাদের উপর রহম করা হয়। তাহলে এখানে উল্লেখ করেছেন রহম করার জন্য প্রধান শর্ত হচ্ছে সালাত কায়েম। আল্লাহ রহম পাওয়ার জন্য প্রধান শর্ত কি? সালাত কায়েম। কি আর কি, যদি সালাত কায়েম না করো তাহলে তোমার উপর রহম করা হবে না। তাই সালাত যারা পড়েন ওরা আল্লাহর রহমত পেতে পারে না, আর রহমত থেকে দূর সেই হয় যে কি হয় বলুন তো, কাফের না মুসলিম। ওই যেসব প্রজানা ইকরাম রহমতুল্লাহ আলী বলেছেন যে নমাজি জ্ঞান সরাসরি এরা এরকম দলিল পেশ করেছে, উল্লেখ করেছেন ইমাম ইবনে কাইয়িম আল-জাউজি রহমতুল্লাহ আলাইহি। আরেকটি সূরাতুল মাউন আমরা পড়ি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আরাইতা আল্লাযী আর মহান্ত বাংলা বেশি বা মানুষ জানে না, আরাইতা আল্লাযী জানে না, আরাইতা আল্লাযী ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওইসব নামাজীদের ধ্বংস যারা নিজেদের সালাত থেকে গাফিল থাকে। এই জায়গায় সাহু শব্দের অর্থ কি? সমু শব্দের অর্থ সমু শব্দের অর্থ শান্তিক অর্থ হচ্ছে ভুলে যাওয়া। এই জন্য আমরা সহসজিদা করি না, সহসজিদা কাকে বলে? সাহু মানে ভুলের কারণে সজিদা, সজিদা এসব তাই না? বলছেন ইখতালাফা সালাফ في معنى النص مع نسه وهي عنها اي ايات ساو ارتقي একত্র আলে প্রদমে ইকরাম সলবে সালেহিন মতবিরুদ্ধ করেছেন এর অর্থ কি। فقال سعد بن ابي وقاص سعد بن ابي وقاص رضي الله عنه لفظ صحابي ومسروق بن الاجدع وغيرهما هو تركها حتى يخرج وقتها মানে নিজেদের সালাত ভুলে যাওয়া বা গাফিল থাকা তার মানে হল সালাত এর রুক্ষেপ না করা, সালাতকে ছেড়ে দেওয়া, এমনকি সালাতের ওয়াক্ত বের হয়ে যাওয়া। তাই সালাতের ওয়াক্ত বের হয়ে গেলে সালাত যারা পড়ে তাদের ক্ষেত্রে বলা হয়েছে ওয়াইলুল লিল মুসাল্লিন, ওইসব নামাজি বা সালাত আদায়কারী যারা সালাত এর ওয়াক চলে যাওয়ার পর সালাত আদায় করে তাদের জন্য হচ্ছে ওয়াইল দুজন বা ধ্বংস। এই যারা ফজরের সালাত নির্ধারিত ওয়াক্তে পড়েন না, এই তো সিরি বোঝা গেল এই সালাতটি কি কবুল হতে পারে আল্লাহর দরবারে। ওয়াইল করছেন, এই ক্ষেত্রে একটা মরফু হাদিস উল্লেখ হয়েছে প্রায় একই মন্তব্য। হাম্মাদ বিন যায়েদ বলেন, ওই আগে বললাম ইমাম আবু হানিফার উস্তাদ, হাদাসানা আসিম আন মুসআব মুসআব বিন সাদ قال قلت لي ابي يا ابتا ارايت قول الله تعالى الذين هم عن صلاتهم ساهون أينا لا يسكن أينا لا يحدث نفسه। মুসআব তার বাপকে বললেন, অর্থাৎ সাদ বিন আবি ওয়াক্কাসকে, হে আব্বু আপনি বলুন তো আল্লাহর বাড়ি الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ, যারা তারা সালাতে ভুলে যায়। সাহস উদ্ধার তো আগে যে অর্থ করেছি শান্তি করতে দিক দিয়ে তিনি বলেন আইয়ুনা আলা ইয়াসহু, আমাদের মধ্যে থেকে কে আছে যে ভুলে না, কে আছে এমন যে সালাতে সালাতে সালাতে যার মন অন্যদিকে যায় না বা তার মনে অন্য কিছু আসে না, আমাদের মধ্যে কে আছে? আচ্ছা আপনারা কি বলেন, প্রশ্নটা সঠিক না উঠি? আমরা সালাত পড়ি, মন কি সবসময় সালাতে থাকে? বেশি হয় কে বলবে যে সবসময় থাকে? যদি সাহাবিদের মতো রাদিয়াল্লাহু আনহু মেইন আলাদা যদি বলি না সবসময় এদিকে থাকে এটা অসম্ভব। তখন তিনি বললেন ইন্নাহু লাইসা যাক ওয়ালাকিন্নাহু ইদাআতুল ওয়াক্ত, এই জায়গায় সোম মানে ভুল হওয়া তার মানে এটা নয়, সাধারণত ভুলে যাওয়া স্মরণ না থাকা নেওয়ার পর চেয়ে নেওয়া অন্য মনস্ক হয়ে যাওয়া এটা নয় উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে ইদাআতুল ওয়াক্ত, সময় নষ্ট করে দেয়া, নির্ধারিত সময়ে সালাত আদায় না করা। তাহলে কি বোঝা যাচ্ছে, যারা নির্ধারিত সময়ে সালাত আদায় করে না ওরা যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। কি আর কিছু বলার প্রয়োজন নেই, যেভাবে এসছি এরকমই রাখি। এরপরে তিনি কয়েক সম্পর্কে আরো অনেক বলেছেন, আমি শাসনকে পেশ করছি আজকে। আরেকটা দলিল সূরা মরিয়মের 59 নম্বর আয়াত, فخلف من بعدهم خلف اضاعوا الصلاه واتبعوا الشهوات فسوف يلقون غيا, তাদের পরে কিছু সংখ্যক অসৎ উত্তরসূরি আসবে, খালসতের উত্তরে যারা সালাত নষ্ট করল আর নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণ করল, ওরা অচিরেই গাইয়ের সাক্ষাৎ করবে জাহান্নাম, এই শব্দের অর্থ হচ্ছে জাহান্নামের সাক্ষাৎ করবে। এই গাইয়ের অর্থ সামনে আসছে দেখবেন। বলছেন কালা সর্বজুল হাজ্জাজ হাদ্দাসানা আবু ইসহাক عن ابي عبيده عن عبد الله هو ابن مسعود في هذه الايه قال هو نهر في جهنم خبيث الطعم بعيد القعر. عبد الله بن مسعود বলেন رضي الله عنه এই গাই মানে হচ্ছে জাহান্নামের একটি নদী যার খাবারের স্বাদ হচ্ছে খুব খারাপ, জাহান্নামের নদী বুঝেন, বাইদুল কাল খুবই গভীর এই নদী জাহান্নামের, এই হল গাই। তার মানে যারা সালাত আদায় করে না, কুপ্রবৃত্তির অনুসরণ করে, ওরা জাহান্নামের ওই ওই গভীর এবং খবীর নদীর সাক্ষাৎ করবে। তাহলে এই আয়াতের কি বোঝা যাচ্ছে, মুসলমানদের ব্যাপারে এরকম বলা হবে? অন্তত হবে না, কোন মুসলমানকে বলা হবে? মুসলমানকে সুসংবাদ দেওয়া হবে, তুমি মুসলিম তুমি জান্নাতে যাবে, তুমি মুসলিম তুমি আল্লাহ রাসূলের সাথে থাকবে, তুমি মুসলিম কাল কিয়ামতের দিন তুমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ছায়াতলে থাকবে, বলা হবে কিনা? আর কেউ মুসলিম হাজার বছর হয়ে আসবে না। এই রাইল শব্দের অর্থ আরো অনেক করেছেন তিনি, এখানে সবকিছু সরাসরি হচ্ছে জাহান্নাম। ছয় নম্বর দল আল্লাহ বলেন সূরা তওবার 11 নম্বর আয়াতে فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُوا الزَّكَاةَ فإخوانكم في الدين যদি অতঃপর যদি তারা তওবা করে সালাত কায়েম করে যাকাত আদায় করে তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই হবে এর অর্থ কি হলো যারা সালাত পড়বে তারা হবে দ্বীনি ভাই আর যারা সালাত পড়বে না তারা দ্বীনি ভাই হতে পারে হতে পারে এখানে জাকাতের কথা আছে কিন্তু জাকাতের কথা মুসলিমদের বেশ স্পষ্ট রয়েছে যারা জাকাত আদায় করে না ওই রেওয়ায়েতে আসছে ثُمَّ يَرَى سَبِيلَهُ إِمَّا إِلَى الْجَنَّةِ وَإِمَّا إِلَى النَّارِ 50,000 বছরের দিনে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে তারপরে সে পথ দেখবে হয়তো জান্নাতের পথ আর না জাহান্নামের পথ অতএব বোঝা গেল জাকাত আদায়কারী ইসলাম থেকে খারিজ হয় না কথা বুঝছেন নাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না তারপরে সে জান্নাতের পথ দেখবে কিংবা জাহান্নামের পথ এবারে যখন যারা সালাত পড়ে না তারা আমাদের ভাই হতে পারে না মুসলমানের ভাই হতে পারে না তাই ওরা মুসলমান হতে পারে না মুসলমানের যেহেতু ভাই না তাই কি মুসলমান হতে পারে না আল্লাহ আমাদের হেদায়েত দান আমিন সূরা কিয়ামা 31-32 নম্বর আয়াত ফালা সাদাকা ওয়ালা সাল্লা ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সে সত্যায়ন করলো না আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাসও করলো না আর সালাতও করলো না ওই যে কাফির জাহান্নামে যাবে তার গুণ বিশেষ করে উল্লেখ করেছে তাহলে তাসদীক আর সালাত ইমান আর সালাত একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত বোঝা যাচ্ছে তাহলে কি করলো ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা অস্বীকার করলো আর মুখ ফিরিয়ে নিল অস্বীকার করলো তার মানে আল্লাহর একত্ববাদ মানলো না আর মুখ ফিরিয়ে নিল তার মানে সালাত থেকে মুখ ফিরিয়ে নিল অতএব যেসব ওলামায়ে কেরাম বলেছেন ওরা মুসলমান থাকেন তাদের একটা দলিল এই আয়াত যে বেনামাজ মুসলমান না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সূরা মুনাফিকে মুনাফিকুন এর 9 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন হে ইমানদারগণ তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে গাফিল না করে যে এরকম করবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে বা সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই জায়গায় আন যিকরিল্লাহ আল্লাহর দিকি দিকির অর্থ কি قال ابن جريج سمعت عطاء ابن عطاء ابن ابي رباح يقول هي الصلاة المكتوبة আল্লাহর জিকির থেকে যেন গাফিল না করে বলতে এই জায়গায় জিকির জিকির মানে হচ্ছে ফরজ সালাত তাই যারা সন্তান সন্ততির কারণে ফরজ সালাত পড়ে না বাচ্চা কাচ্চার কারণে সালাত পড়ে না ধন সম্পদ কামাই করার কারণে সালাত পড়ে না তারা কোন পর্যায়ে আছে কাজের কারণে সালাত পড়ে না ফরজ সালাত পড়ে না ঘুম ঘুমায় বলছে যদি না ঘুমায় তাহলে ডিউটি করতে পারবো না এই জন্য সালাতের সময় ঘুমিয়ে থাকে তাদের কি অবস্থা আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো কথা সঠিক না ঠিক আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আমি যদি মুসলমান হই আমাকে ভাবা উচিত আল্লাহ কি বলছেন বলছেন হে ইমানদারগণ হে ইমানদার তুমি শুনো তোমাকে যেন আল্লাহর দিকির থেকে বিশেষ করে সালাত থেকে ফরজ সালাত থেকে তোমার সন্তান সন্ততি তোমার ধন সম্পদ গাফিল না করে গ্র্যাজুয়েটের জন্য পয়সা কামাই করার জন্য সালাত পড়ছেন কিরকম মুসলমান হয়েছে কিছু কিরকম তুমি ইমানদার আবার দুঃখ লাগে যখন মানুষ বলে দিটি লম্বা তো এই জন্য পড়তে পারে না তখন কিরকম আঘাত লাগে একটু বুঝুন আপনার আপনি যখন মারা যাবে আপনার ডিউটি আপনার সাথে যাবে। আবার দুঃখ লাগে যখন শুনতে পাই কোন কোনো ভালো লোক পর্যন্ত দেখতে ভালো তালিবুল ইলম দ্বীন শিক্ষা কত এমন লোক আছে যারা মানুষকে হয়তো হকের প্রতি আহ্বান করে, তাদের মধ্যে যখন দেখতে দেখা যায় বা পাওয়া যায় বা শোনা যায় সালাতের ত্রুটি আছে তখন কিরকম আঘাত হওয়ার কথা। কাবুরা মাক্তান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বান্দাগণ, তোমরা কেন এমন কথা বলছো তা তোমরা নিজেরা করো না। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও, আমিন। এবারে যদি যিকরুল্লাহ মানেই শুধু সালাত হয় কত গুরুত্ব, কিন্তু আমরা জানি যিকরুল্লাহ যাবতীয় দিকে, এর মধ্যে সন্দেহ নেই সবচেয়ে বড় দিকের কোনটা ইসলামের পরে সালাত। এজন্য 21 নম্বর পারা শুরুতেই বলেছেন আল্লাহ পাক, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি واقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. يا نبي محمد صلى الله عليه وسلم তোমার প্রতি যে কিতাব ওহি হচ্ছে সেই কিতাব পাঠ করো, উতলু আর সালাত কায়েম করো, কোরআন পড়ো সালাত কায়েম করো, তিলাওয়াত করো সালাত কায়েম করো। তাই যারা কত জানে না শুধু তিলাওয়াত করছে তাতেও রয়েছে সব আছে কিনা, আর যারা অর্থ জানে না তার তো আলহামদুলিল্লাহ শোনার কুশল হবে, তদব্বুর হচ্ছে, চিন্তা বিকির করতে পারবে। তাই আমরা সবাই যারা কোরআন পড়তে জানি অর্থ শিখার চেষ্টা করি, আচ্ছা তিলাওয়াত হবে আর সালাত কায়েম করতে হবে। এরপরে কি বলছেন, নিশ্চয় সালাত ফাহিশা কাজকর্ম অশ্লীল কাজকর্ম শরীয়ত বিরোধী কাজকর্ম থেকে বিরত রাখে। এরপর বললেন ওয়ালাযিকরুল্লাহি আকবার, শুনো আল্লাহর যিকির সওয়াব। তাই এর দ্বারা কি বোঝা যাচ্ছে, এর আগে কার কথা আসছে, এর আগে কি বললেন সালাতের কথা, আর এরপরই বলছেন কি ওয়ালাযিকরুল্লাহি আকবার, এই আল্লাহর যিকির বলতে প্রধানত কোন কাজ হবে সালাত। অতএব সালাত থেকে যেন আমাদেরকে আমাদের কাজ ডিউটি গাফিল না করে সালাত হচ্ছে আসল। সূরা সিজদা 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খারু সুজদা ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইয়াসতাকবিরুন। আমাদের আয়াতের উপর তো ওরাই ঈমান রাখে যখন তাদেরকে ওইসব আয়াতগুলি স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তারা সেজদায় পড়ে যায়, দেখলেন সেজদায় পড়ে যায়, আর তারা তাদের রবের প্রশংসা সহকারে তার গুণগান বর্ণনা করে গুণকীর্তন করে, অহুম লা ইস্তাকবারুন তারা অহংকার করে। অতএব বোঝা গেল যখন আলান শুনে আলান আমরা শুনতে পাই অথবা নমাজের ওয়াক্ত হয়, আপনারা গত সপ্তাহে শুনেছেন প্রতি নমাজের সময় একজন ফেরেশতা দুশো ফেরেশতা আহ্বান করে, শুনেন না হাদিসটি হাসান প্রতিকার হাদিস, মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো সালাতের দিকে এসো, এসো সফলতার দিকে এসো, হাইয়া আলা সালাহ এবং খালা সফলতা। আর তুমি বলছো আমার ঘুমে রয়েছে সফলতা, তুমি বলছো আমার কাজে রয়েছে সফলতা, তুমি বলছো আমার ডিউটিতে সফলতা, তুমি বলছো আমি আমার গ্রান্টার এর আনুগত্য করব তাতে রয়েছে সফলতা, তুমি বলছো আমার বাচ্চা কাচ্চায় রয়েছে সফলতা, আমি হাইয়া আলাল ফালাহ মানি না, আমি হাইয়া আলাস সালাহ মানি না, এই অবস্থায় তুমি কিরকম মুসলমান হতে পারো? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, আমিন। আল্লাহ হেদায়েত দাও, আমিন। আরেকটি আর শুনি, মুজরিমিন অপরাধী জাহান্নামে যাবে, তাদের কথা আল্লাহ বলছেন, এদের বিশেষ গুণ কি ছিল, কেউ আসলো জাহান্নামে। وَإِذَا قِيلَ لَهُمْ ارْكَعُوا لَا يَرْكَعُونَ কিয়ামতের দিন ওরা যাবে কোথায়, জাহান্নামে। তাদের জন্য ওয়েল, ওয়াইলুন ইয়াওমাইযিনিল মুকাযযিবিন, তাদেরকে যখন বলা হতো তোমরা রুকু করো তখন তারা রুকু করত না। আচ্ছা, রুকু করা মানে কি, সালাত পড়া কি না? সালাতের একটা গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে রুকু। রুকু না করলে নামাজ হবে? কেউ যদি দাঁড়াতে না পারে নিয়ম মতো, তাহলে বসে বসে করবে, বসে বসে না পারে শুয়ে শুয়ে ওইরকম ইশারা দান রুকু আদায় করবে, কারণ রুকু ছাড়া সালাত হবে না। তাই যারা জাহান্নামী, যারা অস্বীকারী, ওদের বিশেষ গুণ কি, وَإِذَا قِيلَ لَهُمْ ارْكَعُوا لَا يَرْكَعُونَ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ যখন তাদেরকে বলা হতো রুকু করো তখন তারা রুকু করত না। এই দশটি দলিল পেশ করলেন আহলুল ইলম, যারা বলেন যারা সালাত পড়ে না ওরা সরাসরি কাফের। এর ভিতরে অনেক কিছু আছে, আমি শুধু সারাংশটা পেশ করলাম, দলিল পেশ করলাম। পক্ষান্তরে যেসব বলেন ইকরাম বলেন ওরা কাফির হয় না, ওদের ব্যাপারে আপনারা আগে শুনেছেন মত, সবাই এক মত, ওরা কাফির না হলেও ওরা সবচেয়ে বড় কবিরা গুনাহকারী। তারা জিনা করলে যতটুকু গুনাহ হয় এর থেকেও বেশি গুনাহ করছে, নামাজ না পড়ে। আগে শুনলেন না, চুরি করলে যত গুণা এর থেকে আরো বেশি গুণা হচ্ছে, সালাত না পড়ে। মানুষ হত্যা করলে যেসব গুণা এর থেকে আরো বেশি গুণা হচ্ছে, সালাত না পড়বে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মদ্যপান করলে যতটুকু গুণা এর থেকে আরো বেশি গুণা হচ্ছে, কোন জায়গায়, সালাত না পড়লে। তাহলে আমরা সালাত পড়বো না ছাড়বো? তারা বলেছেন যে সালাত পড়ে না ওকে হত্যা করা হবে। আর কিছু ওলামায়ে ইকরাম বলেছেন ওকে জেলে বন্দী করে রাখা হবে, বন্দী করে রাখা হবে যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে কিংবা না মারা না। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু দলিল শুনি। মুসলিম শরীফে জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মানুষ আর কুফরির মাঝে ব্যবধান হচ্ছে, অর্থাৎ ইসলাম আর কুফরের মাঝে পার্থক্য সালাত ছাড়া। ভাই সালাত ছেড়ে দিলে মানুষ হয়ে গেছে কি কাফের, আর সালাত পড়লে কি হলো? মুসনাদ ইমাম আহমদে, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এসেছে, বুরায়দা ইবনে হুসাইব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল আহদুল লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফমান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মাঝে আর তাদের মাঝে যে অঙ্গীকার রয়েছে, যে চুক্তি রয়েছে, যে পার্থক্য রয়েছে তা হচ্ছে সালাতের পার্থক্য। যে সালাত পড়ল না সে কাফের হয়ে গেল, যে সালাত ছেড়ে দিল সে কি হয়ে গেল, কাফের হয়ে গেল। আল্লাহ আমাদের হৃদয়ের দান, ইশকাল নেই। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত দাস সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াল ঈমান আস-সালাহ ফাইযা তারাকাহা ফাকাদ আশরাক, বান্দা আর তার কুফর আর ঈমানের মাঝে ব্যবধান হচ্ছে সালাতের, যে সালাত ছেড়ে দিল সে শিরিকে লিপ্ত হয়ে গেল। আর আগে আগে রওয়ায়াতগুলিতে আপনারা শুনেছেন হুমকি বলা হয়েছে, আর এখানে কি বলা হয়েছে আশরাকা। কেন আশরাকা? যেহেতু সে তার রিকুকে অগ্রাধিকার দিয়েছে, তার প্রবৃত্তিকে অগ্রাধিকার দিয়েছে, আল্লাহকে মানেনি, তাই সে তার রিকুকু জানি হয়েছে, এজন্য সে শিরকে লিপ্ত হয়ে গেছে। কথা সঠিক হচ্ছে না? বলছেন রাওয়াহু হিবাতুল্লাহ আত-তাবারী বুখারী ইসনাদু সহীহুন আলা শর্ত মুসলিম। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতের কথা আলোচনা করছিলেন, সালাতের আলোচনা করছিলেন, তখন বললেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে সালাতের হেফাজত করবে, নিয়মিত সালাত আদায় করবে, সালাত তার জন্য কাল কিয়ামতের দিন নূর হবে, আলো হবে, নাজাতের কারণ হবে, আর অকাট্য প্রমাণ হবে কুন্দিব কিয়ামতের। আর যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, ওয়ামাল লাম ইউহাফিযু আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান, তার জন্য সালাত নূর হবে না, বুরহান হবে না, নাজাত হবে না, দলিল হবে না, নাজাতের কারণ হবে না, আর সে কিয়ামতের দিন ওকানা ইয়াউমুল কিয়ামা মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। কিয়ামতের দিন সে কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফের সাথে থাকবে। রাওয়াহুল ইমাম আহমদ ফি মুসনাদিহি। এই হাদিসটি হাসান পর্যায়ের। আরেকটা হাদিস শুনে মুআদ বিন জাবাল বলেন, উসাদি ইমাম আহমদ, قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। যে ব্যক্তি ফরজ সালাত স্বেচ্ছা পরিত্যাগ করলো, স্বেচ্ছা ছাড়া দিল, সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল, আল্লাহ তার জিম্মা তার উপর থেকে তুলে নেন। তাহলে তার মানে কি? যতদিন সে আল্লাহর জিম্মার ভিতরে থাকে, তার মানে ইসলামের ভিতরে থাকে, যখন সে আল্লাহ যখন তাকে তার জিম্মা থেকে বের করে দিল, তাহলে সে ইসলামের ছায়াতে আর থাকতে পারল না। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা হাদিস পেশ করি, এই হাদিস কোন ইশকাল নেই, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাতানা واستقبل قبلتنا واكل ذبيحتنا فهو المسلم له ما لنا وعليه ما علينا। যে আমাদের সালাত আদায় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলা মানলো, কিবলা মেনে সালাত কিবলামুখী হলো, আর আমাদের জবাইকৃত জন্তু খেলো, সে হচ্ছে মুসলিম, লাহু মা লানা, সে ওই হক পাবে যে হক আমরা পাই, আর ওয়ালাইহি মা আলাইনা, আমরা আমাদের উপর যা আসবে তাও তার উপরে আসবে। এই হাদিসটি বুখারী শরীফে। এবারে সাহাবায়ে কেরামের কথা বলি, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কথা বলছেন, ইজমা সাহাবাদেরা প্রমাণিত, এটাই ইঙ্গিত তারা যে সালাত প্রণয় শিকার। বলছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে আঘাত প্রাপ্ত হলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তখন ফাহতামালতুহু আনা ওয়া রাহতুন কানু মাই ফিল মসজিদ, তখন আমি আর কিছু সংখ্যক মানুষ যারা মসজিদে ছিলেন, কথা আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, তাকে বহন করে আমরা নিয়ে গেলাম, হাত্তা আদখালনাহু বাইতাহু, তাকে নিয়ে তার ঘরে ঢুকালাম। তখন তিনি নির্দেশ দিলেন আব্দুর রহমান বিন আউফকে, যেন তিনি লোকজনকে নিয়ে সালাত আদায় করেন। قال فلما دخلنا على عمر بيته غشي عليه وغشي عليه من الموت فلما دخلنا على عمر بيته غشي عليه من الموت যখন আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে আসলাম, এসে দেখলাম তিনি বেহুশ হয়ে পড়েছেন মৌত সামনে, মৌতের বেহুশ এসেছে। فلم يزل في غشيته حتى اصفى ايو مستعد ছিলেন দিন ফর্সা পরিপূর্ণ ফর্সা না হওয়া পর্যন্ত। ثم افاق তারপরে আবার হুঁশ ফিরে এসেছে। তখন বললেন হাল সাল্ল الناس লোকজন কি সালাত পড়েছেন? আমরা তখন বললাম না, হ্যাঁ সবাই পড়েছেন। তখন তিনি বললেন উমর ইবনে খাত্তাব لا اسلام لمن ترك الصلاه যে সালাত ছেড়ে দিল ওর কোন ইসলাম নেই। অন্য ফর্মে এসেছে লা হাযা ফিল ইসলামি লিমান তারাকা সালাত, ইসলামে ওই ব্যক্তির কোন অংশ নাই যে সালাত ছেড়ে দিল। সুম্মা দাআ বিওয়ুদিন ফাতাওয়াদ্দা ওয়া সাল্লা, তারপরে ওযুর পানি আনার জন্য বললেন আর ওযু করলেন আর সালাত পড়লেন। সুবহানাল্লাহ। ওই সময় দেখুন উমর ইবনে খাত্তাব এখন মারা যাচ্ছেন, হ্যাঁ ওই সময় তিনি বুজুর করে সালাত পড়লেন আর এই সময় বললেন লা হাযা ফিল ইসলামি লিমান তারাকা সালাত, যে সালাত ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশ নেই। তাহলে কি বুঝেন যে নামাজ পড়ে না সে কিরকম মুসলমান হতে পারে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। তিরমিজি শরীফে সহি রেওয়ায়াত আব্দুল্লাহ বিন শফিক থেকে তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাগণ কোন আমল ছেড়ে দেয়া কি কুফরি বলে করতেন না সালাত ছাড়া। তার মানে সালাত ছেড়ে দিলে যে কাফের, এর মধ্যে স্বাভাবিক সাহাবায়ে কেরামদের মত বিরোধ ছিল না। সবাই মনে করতেন যে সালাত পড়ে না সে হচ্ছে কি কাফের, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ আজিজ, শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি এর একটি ফতোয়া আমরা সংক্ষিপ্ত করে শুনি। তাকে প্রশ্ন করা হলো মাযা তাকুলুনা ফি তাহাউনি বিসসালাত, যারা সালাত আদায়ে অলসতা করে তাদের ব্যাপারে আপনি কি বলেন, আপনার রায় কি? তিনি বললেন সালাতের ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ আর রমজান মাসে তার গুরুত্ব তো আরো বেড়ে যায়, কারণ এই সালাত হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ খুঁটি স্তম্ভ। আর দুই শাহাদাত দুটি শাকাতের পর সবচেয়ে বড় রুকুন বা স্তম্ভ হচ্ছে এটি। فمن حافظ عليها حفظ دينه ومن ضيعها فهو لما سواها اضيع, যে সালাতের হেফাজত করলো সে তার দিনের হেফাজত করলো, আর যে এই সালাত ছেড়ে দিল সে অন্য সব কাজে তো আরো বেশি দিবে। তাই যারা বলে সালাত পড়ে না আমি আল্লাহর বলি, এটা কখনো হতে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিরকম বলে সে সালাত পড়ে না, সে সালাত পড়ে কিন্তু তার মধ্যে এ থেকে আমি বলে না, অনেক লোক আছে খবরদার এরকম বলবেন না। আল্লাহর বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুঝাবে যে সালাত পড়ে সে আপনার থেকে কোটি কোটি গুণ ভালো, আর আপনি বলছেন না আমি সালাত পড়ি না, আমি যে সালাত পড়ে না তার থেকে আরো ভালো। তাহলে কার কথা বলো, কার কথা সত্য, তোমার কথা সত্য না আল্লাহর কথা সত্য? যে সালাত পড়ে না তার মধ্যে যদি দুষ্টুটি থাকে একদিন না একদিন এই দুষ্টুটি চলে যাবে, আর না রব্বুল আলামিন তাকে মৌতের আগে তাকে সত্যিকারের তওবার তৌফিক দিবেন। আর তোমার কি গ্রান্টি আছে? তোমার তো কিছুই নেই, নামাজই নেই, তুমি আর কি? অতএব ভালো করে তওবা করবেন, নিয়ত করবেন খালিস, শুধু দর্শনে এসে বসাই যথেষ্ট। আসেন দর্শন আলোচনা শুনলেন মন এখানে, আল্লাহ আমাদের কি হেদায়েত দিন। আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, সূরা বাকারা 238 নম্বর আয়াত, তোমরা পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করো, আর বিশেষ করে মধ্যবর্তী সালাতের অর্থাৎ আসরের সালাত। আল্লাহ বলছেন وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. سورة بقرة كتلش نمبر آية. صلاة قائم کرو زکاة ادا کرو اور رکوع کرنے کے ساتھ رکوع کرو. اللہ بولچن سورہ بینہ 5 نمبر آیا وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيم. ادھر کے اری نردیش دیا ہوئے چھے جتا اللہ عبادت کروے تا دین کے خالص کرو এক অত্যবাদের উপর পরিপূর্ণ বিশ্বাস করে একনিষ্ঠ হয়ে আর সালাত কায়েম করবে যাকাত আদায় করবে, এটাই হচ্ছে সঠিক আর আসল দিন. আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার. এটি একটু আগে আমি পড়েছিলাম. হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যে কিতাবের ওয়াহী হচ্ছে তা পাঠ করুন আর সালাত কায়েম করুন. নিশ্চয় সালাত ফাহিশা কাজকর্ম অশ্লীল কাজকর্ম থেকে দূরে রাখে আর শরীয়ত বিরোধী কাজ থেকে দূরে রাখে. সালাতের ব্যাপারে তার গুরুত্বের ব্যাপারে অনেক আয়াত আছে. ইবনে বাজ রহমাতুল্লাহি বলছেন, তারপরে কয়েকটি হাদিস উল্লেখ করছেন, বলছেন ওয়াকাদ সাহহা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল রাসুল আমরিল ইসলাম وعموده الصلاة وذروة سنامه الجهاد في سبيل الله. الله رسول صلى الله عليه وسلم বলেছেন কাজের মূল হচ্ছে ইসলাম. যে কোনো কাজ মানে আল্লাহর নির্দেশ যেগুলি যেগুলো আসল কি ইসলাম, আর তার খুঁটি হচ্ছে সলাৎ, আর এর কুব্জ হচ্ছে আল্লাহর পথে জিহাদ. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি জিনিসের উপর ইসলামের ভিত্তি রাখা হয়েছে. এখন তার সাক্ষ্য দেয়া যে আল্লাহ তাআলা সত্যিকারের কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল. সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমজান মাসের সিয়াম পালন করা, বাইতুল্লাহর হজ আদায় করা. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদু আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত فمن تركها فقد كفر. আগে শুনেছেন প্রায় হাদিস. আমাদের মাঝে তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাতের, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল. মানুষ আর শিরক আর কুফরের মধ্যে ব্যবধান হচ্ছে সালাত ছেড়ে দেয়া. সালাত ছেড়ে দিলে ইসলামের ভিতরে থাকতে পারে না. এ ব্যাপারে অনেক হাদিস হয়েছে. এইসব হাদিস যে সালাত পড়ে না সে কাফির হওয়ার দিকে ইঙ্গিত বহন করছে, যে সালাত পড়ে না তার কুফরির দিকে ইঙ্গিত বহন করছে. যদিও সে সালাত যে ফরজ তা অস্বীকার করে না. শেখ ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়াহাদা হুয়াল কওলুস সহীহ ফি হাযিহিল মাসআলা লিকিয়ামিদ দলিল আলাইহি. এ ব্যাপারে এটাই হচ্ছে সঠিক উক্তি যে যে কেউ সালাত পড়ে না সেই কার. যেমন একটা ব্যক্তি একজন সালাত মানেই না, সালাত কেউ অস্বীকার করে, সে কি কাফের আছে? কোন ইখতিলাফ নেই, মতবিরোধ নেই. সারা দুনিয়ার মুসলমান এক মত যে যে কেউ সালাত কে অস্বীকার করবে বা ইসলামে যেসব কাজ ফরজ স্পষ্ট ওগুলো থেকে কোনো একটা অস্বীকার করবে সে কি কাফের. মতবিরোধ হচ্ছে যে সালাত পড়ে না তার ক্ষেত্রে. ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটাই হচ্ছে সঠিক, যে সালাত পড়ে না সে হচ্ছে কাফের. এরপরে তিনি আগে যেসব হাদিস পেশ করেছিলাম এইসব হাদিস থেকে কিছু হাদিস কয়েকটি হাদিস পেশ করেছেন, যেখানে আমি এখানে সংক্ষিপ্ত করলাম, সম্পূর্ণ আর উল্লেখ করলাম না. ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি রায় হচ্ছে তারিখ সালাত কাফের. আপনারা আরো শুনবেন ইনশাআল্লাহ তার কয়েকটি ফতোয়া আল্লাহ তৌফিক দিলে অন্যান্য দর্শন. শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি আলাইহিকে একটি প্রশ্ন করা হয়েছিল এর ফতোয়া. এক ব্যক্তি ইউসাল্লি বাদাল আওকাত ওয়া ইয়াতরুকু উখরা হাল তাজুজু মুআশারাতুহু ওয়া মুসাদাকাতুহু. এক ব্যক্তি কোনো কোনো ওয়াক্ত নামাজ পড়ে আর কোনো কোনো কোনো ওয়াক্ত পড়ে না, এর সাথে চলাফেরা কি জায়েজ? যদি এই যে প্রশ্ন করা হলো যে এক ওয়াক্ত পড়ে না পড়ে আরেক ওয়াক্ত পড়ে না, যদি এর উদ্দেশ্য হয়ে থাকে সে জামাতের সাথে পড়ে না, তাহলে তার মানে এসে যে জমা ছাড়লো এটা হচ্ছে হারাম, আর এর কারণে সে ফাঁসি পেয়ে গেছে। বুঝলেন ভাই, জামাতের সাথে সলাৎ পড়া কি ওয়াজিব, যে সলাৎ জামাতের সাথে পড়ে না সে হারাম কাজ করলো, আর ওয়াইয়াসুকু বিহি ইয়াসীরু ফাসিকান বিহি, এর কারণে সে ফাঁসি পেয়ে গেছে। কারণ জামাতের সাথে সলাৎ পড়া ওয়াজিব, অতএব মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব, এর থেকে কোন মুসলমান পিছনে থাকতে পারে না, বিশেষ পুজোর ছাড়া। এই গেল একটা কথা। অন্যদিকে যদি এর অর্থ হয় ওয়াইন কান লা ইউসাল্লি আবাদান, এই লোকটি কখনো সালাত পড়ে না, যদি উদ্দেশ্য হয় এটা, এবারে যদি এটা তার আন্তরিক বিশ্বাসের সাথে এটা করে, তাহলে এই অবস্থায় সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। কারণ যে ব্যক্তি কোন ফরজ সালাতকে অস্বীকার করে সে কাফের, এর মধ্যে ইসলাম নেই, কোন ইখতিলাফ নেই। বাংলাদেশের আলিম লোক এটা বুঝছেন তো, হানফি মাযহাবের উলামায়ে কিরাম অমুক মধবে তমুক মধবে যাই আছে সবাই বললেন, যদি ফরজ সালাতকে কেউ অস্বীকার করে বা কোন ফরজ কাজকে ইসলামী অস্বীকার করে কেউ, সে কি হয়ে যাবে? কিন্তু সালাতের ক্ষেত্রে যে মতবিরোধ, এরকম মতবিরোধ আর কোন বিষয় নেই। তবে যদি সে নতুন করে ইসলাম কবুল করেছে, এই মাত্র ইসলাম, সে জানে না সালাত কি, তাহলে এই অবস্থায় তার কাছে সালাতের গুরুত্ব পেশ করতে হবে, সলাতের দিকে আহ্বান করতে হবে। তারপরে এত সত্ত্বেও যদি সে সলাতকে না মানে, তাহলে সে হয়ে যাবে কাফের মুরতাদ। কিন্তু কথা হচ্ছে, সে যদি সলাতকে ফরজ বলে মানে, কিন্তু অলসতাবশত সলাত পড়ে না, এই ক্ষেত্রে আলেমরা মতবিরোধ করেছেন এই ব্যক্তি কাফের হয় কি না। একটু স্পষ্ট হল না কতটা ভালো করে বুঝবো? তো কোন কোন আলেম বলেন, যদি কোন ব্যক্তি এক ওয়াক্ত ফরজ সালাত পরিত্যাগ করে, এক ওয়াক্ত ফরজ, মান তারাকা সালাতান মাফরুদাতান, যদি কোন ব্যক্তি ফরজ একটি সালাত ছেড়ে দেয়, এমনকি তার সময় বের হয়ে যায়, তাহলে সে কাফের হয়ে যায়। কোন কোন আলেম এটা বলেছে, আর কোন কোন আলেম এর রায় হচ্ছে ওমিন আল উলামা মান ইয়ারাহু লা ইয়াকফুর ইল্লা ইযা তারাকাহা নিহায়িয়ান, কাফির হবে না তবে এই শর্তে যদি সে সম্পূর্ণরূপে সালাত পরিত্যাগ করে তাহলে কাফির হয়ে যাবে। তাহলে আলেমদের মতো যদি বুঝলেন আপনারা, কেউ কেউ বলেছেন যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে সে কি হয়ে যাবে কাফির, আর কেউ কেউ বলেছেন যে সম্পূর্ণরূপে সলাৎ ছেড়ে দেয় সে হচ্ছে কি কাফের। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা ফাজরি ওয়াশিরকি তারকুস সালাহ, মানুষ আর শিরকের মাঝে পার্থক্য ব্যবধান হচ্ছে সলাৎ, সলাতের সলাৎ ছেড়ে দিলে মুশরিক বা কাফের। এই হাদিস দ্বারা বুঝে যায় যে সম্পূর্ণরূপে সলাৎ ছেড়ে দিবে সে হচ্ছে কাফের। এটা হচ্ছে শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি ওয়া আলিহি, আর তিনি বলেন এটাই হচ্ছে আমার কাছে স্পষ্ট। এবারে যে ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, এই যে ব্যক্তি মাঝে মধ্যে পড়ে না, যেহেতু তার মধ্যে সলাৎ আছে, তাই সে কাফের হচ্ছে না, এটা ইবনে উসাইমিন রায়। কিন্তু অন্য অন্যান্য ওলামাদের রায় কি, যে একক পড়ে না সে কি কাফের? তাহলে আমরা কেন ওই মতে যাব? আমরা সবাই পরিপূর্ণ ইমানদার হওয়ার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। সবাই কয়েক করব, আপনারা আজকে আলোচনা শুনলেন মনে রাখবেন, যদি এই চিঠি বের হয় আপনারা নিজেরা শুনবেন অন্যদেরকে শোনাবেন, দেখা থাকতে নাই দুনিয়ায় প্রচার করুন, মোবাইলে প্রত্যেক দিন কথা বলেন, দাওয়াতি কাজের জন্য কিছু সময় পাঠান ইনশাআল্লাহ, কিছু সময় আল্লাহর পথে ব্যয় করুন, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান। এবারে ওই যে ব্যক্তি যার সম্পর্কে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন ফাইন্নাহু লা ইয়াকফু ওয়ালাকিন্নাহু ইউতাবারু ফাসিকান খারিজান মিনাল আদালা, ওই ব্যক্তি সে কাফের হবে না কিন্তু হচ্ছে সে ফাসিক, আদল ও ইনসাফ থেকে ন্যায়নিষ্ঠ নিষ্ঠাবান হওয়া থেকে সে বাইরে। কথা বলছেন সে ভালো লোক না কিন্তু কাফের না, ফালা উলায়াত লাহু আলা আকারিবিহি, সে তার আত্মীয়দের উপর অভিভাবকত্ব অভিভাবকত্ব পাবে না, বুঝছেন ব্যাপার? কোন আত্মীয় তার গুণে অভিভাবক সে হবে না, যেহেতু সে আছে। আর এই ক্ষেত্রে বলছে যে তার মেয়ের সে অভিভাবক হবে না যেহেতু সে আছে, তাই না? বলছেন কি ফালা উলায়াত লাহু আলা আকারিবিহি ওয়ালা তুকবালু শাহাদাতুহু, তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না যেহেতু সে ফাসিক, ওয়ালা ইয়াকুনু ইমামান লিল মুসলিমিন, মুসলমানদের লিডার হতে পারে না সে। কিন্তু আমরা একটু দেখি তো আমাদের লিডারদের কি অবস্থা, কি বলেন আপনারা আমাদের নেতাদের কি অবস্থা? واما معاشرته معاشرته مصادقته فان كان يرجى منه خيرا فلا حرج وان كان الامر بالعكس فلا يعاشر ইতিনম্বর কথা ছিল প্রশ্নে, তার সাথে চলাফেরা উঠা বসা, বলছেন যদি আশা করা যায় সে হক কবুল করতে পারে ভালো পথে তাহলে অসুবিধা নাই, তাহলে এই উদ্দেশ্যে সে হয়তো লাইনে চলে আসতে পারে, এই জন্য যদি মানুষ চলাফেরা করে মুশকিল, কিন্তু তুমি তাকে বন্ধু সরি হ্যাঁ আর তাকে ওলি মানো, বন্ধু মানো, প্রাইভেট সেক্রেটারি মানো, আল্লাহ আমাদেরকে হেরিয়ে দান। কিন্তু যদি এই বিপরীত হয়, বিপরীত হলে তার সাথে চলাফেরা যাইস না, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসৎ লোকের সোহবত সম্পর্কে সংস্পর্শ সম্পর্কে বলেছেন ইন্নাহু কানাযিল কাইকি ইম্মা আন ইউহরিকা থিয়াবাকা ওয়াইম্মা আন তাজিদা আও তানালা মিনহু রীহান খাবীসা, অসৎ লোকের কাছে যদি বসো তাহলে যে আগুনের চুল হাপো সে তার ওখানে বাতাস দেয়, যদি আপনি তার কাছে বসেন তাহলে হয়তো ওই আগুনের বা অঙ্গার পরে আপনার কাপড় জ্বালিয়ে দেবে আর না হয় আপনি তার থেকে খারাপ গন্ধ পাবেন। যে অসৎ লোক তার কাছে বসার উদাহরণ হচ্ছে এটা, আপনি যদি কামারের হাপড়ের কাছে বসেন তাহলে হাপড় থেকে আপনার কাছে কি আসবে, অঙ্গার পড়বে আপনার কাপড়ে, তো কাপড় কি হবে, ভালো হবে না খারাপ হবে? কাপড় জ্বলবে, তাই না, জ্বলে যাবে। আর না হয় যদি এটা না হয় তুমি বলো না আমার শরীরে লাগবে না, তাহলে তো গন্ধ পাবে। আর যদি ভালো লোকের কাছে বসো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদাহরণ দিয়েছেন আত্মারের সাথে, আত্মার মানে আতর বিক্রেতার সাথে, আতর বিক্রেতার কাছে যদি তুমি বসো তাহলে সে হয়তো তোমাকে কিছু দিল। দেখবেন প্রত্যেক আতর বিক্রেতা আপনি গিয়ে বসেছেন আর আতর ওইটা একটা মুখ করে তার ভেতর থেকে একটা আপনাকে আপনার হাতে একটু লাগিয়ে দেয়, দেখিলেন এখনো পর্যন্ত এই অভ্যাস আগেও ছিল, এখানে আছে যেসব আতরের দোকান আপনি যাবেন দেখবেন সে একটু তার থেকে আলাপ করে হয়তো সে এরকম তোমার তার পক্ষ থেকে দিল, আর না হয় তুমি কিনলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সে এবারে সে যদি তোমাকে নাও দেয় তুমি তার থেকে নাও কিনো তাহলে কি পাবে, সুগন্ধি পাবে কিনা? সুবহানাল্লাহ, এটা হচ্ছে ভালো লোকের পরিচয়। তো আপনারা যারা এখানে এসছেন বা আমরা যারা এখানে এসছি আমরা সবাই এই ভালো মজলিসে এসছি, যদি বেশ কিছু উপকৃত না হতে পারি তাহলে কমপক্ষে আমরা তো সুগন্ধি পেলাম ইনশাআল্লাহ। তাহলে ভালো লোকের কাছে থাকবেন, অসৎ লোকের কাছে থাকবেন না। প্রতি জুম্মার রাতে এখানে আসছেন আপনারা, আরো বেশি বেশি করে লোকসংখ্যা লোকজন নিয়ে আসার চেষ্টা করবেন, দাওয়াত প্রচার করবেন, লোকজন হক পায়, হকের উপর আমল করতে পারে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল কর, আল্লাহ তুমি আমাদের নেক আমল কবুল কর, আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, উস্তাদদেরকে মাফ করো, ওদেরকে মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধিবিধান মেনে চলার তৌফিক দান, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান। আল্লাহ তুমি আমাদেরকে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ পাঁচ ওয়াক্ত নিয়মিত আদায় করার তৌফিক দাও, জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে তোমার হুকুম মেনে চলার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে ইলমে নাফে দান করো, উপকারে ইলম দান করো, ইলম মোতাবেক আমল করার তৌফিক দাও, ইলম প্রচার করার তৌফিক দাও। দুনিয়ার মুসলমানদের উপর তুমি রহম করো, সমস্ত মুসলমানদেরকে হক বুঝে হক মানার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।